أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. على الآيات والذكر وفي فيض من العطر، هنا رمضان مادرسة تنير مآثر الفكر. على الآيات والذكر وفي فيض من العطر، هنا رمضان مادرسة تنير مآثر الفكر. هنا رمضان مفتاح ودرب جاد بالخير، يعانقنا فيمنحنا جمالا مشرقا يسري، جمالا مشرقا يسري. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام في رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন এবং এই রমজানের মাধ্যমে আমাদের অতীতের গুনাহসমূহকে ক্ষমা করিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছেন। মনে করে দেখুন তো, গত রমজানেও তো আমাদের সাথে এমন অনেক মানুষ ছিল যারা আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে ইফতার করেছে, আমাদের সাথে একই কাতারে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছে, কিন্তু আজকে তারা আমাদের মাঝে নেই। আজকে তারা কোথায়? আজকে তারা মাটির নিচে, আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তারা এই বরকতময় মাস থেকে বঞ্চিত হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যে তিনি আমাদেরকে এই রমাদান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন এবং এই রমজান মাসের মাধ্যমে আমাদের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেবার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। সুতরাং এই বরকতপূর্ণ মাসকে আমরা যাতে অবহেলা করে নষ্ট না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সামনে রমজানের ফজিলত বর্ণনা করতেন এবং রমজানের আগমনের সুসংবাদ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন: ক্বাদ জাআকুম শাহরু রমাদান শাহরুন মুবারক ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফ শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। তোমাদের সামনে বরকতময় মাস রমজান এসে উপস্থিত হয়েছে, এই মাসে রোজা রাখাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই মাসে জান্নাতের দরজাসমূহকে খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেয়া হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে, এই মাসে এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। সালফে সালিহীন ওলামায়ে কেরামগণ রমজান আসার আগেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং রমজানের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকতেন। রমজানে তারা সব ধরনের কাজকর্ম থেকে অবসর হয়ে ইবাদতে ব্যস্ত থাকতেন। সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনা করা যাক এই রমজানকে আমরা কীভাবে কাটাবো। রমজানে আমাদের কাজ শুধুমাত্র এটা নয় যে আমরা খাবার দাবার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকব, বরং রমজানের বিষয়টা এর থেকেও অনেক ঊর্ধ্বে। রমজান এর থেকেও অনেক বড় উদ্দেশ্য নিয়ে আমাদের সামনে এসেছে। রমজানে আমাদের এক নম্বর কাজ হচ্ছে এই মাসে আমরা তাকওয়া অর্জন করব, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা শিখব। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. هي মন্দারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এই রোজাকে ফরজ করার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, পরহেজগার হতে পারো। তাকওয়ার মূল বক্তব্যই হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা এবং সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। গুনাহ করার সময় এই অনুভূতি থাকা যে পৃথিবীর কেউ আমাকে দেখুক আর না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছে। সুতরাং এই অনুভূতির কারণে গুনাহ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। সুতরাং রমজানে আমাদের এক নম্বর কাজ হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকতে শেখা। রমজানে আমাদের দুই নম্বর কাজ হচ্ছে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ফি রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহ, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসসাওমু লি ওয়া আনা আজিজী বিহ, রোজা হচ্ছে আমার জন্য আর আমি স্বয়ং এর প্রতিদান দিব। সুতরাং রমজানে আমাদের দুই নম্বর কাজ হচ্ছে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য রোজা রাখা। রমজানে আমাদের তিন নম্বর কাজ হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে রমজান মাসে কেয়ামুল লাইল করব, তারাবির নামাজ আদায় করব। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা ফি রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহ, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় নামাজে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সিফাত উল্লেখ করেছেন। মুমিনদের সিফাত উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য সিজদা অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় রাত্রি অতিবাহিত করে। সুতরাং মুমিনদের অবস্থাই হচ্ছে যারা তারা তাদের রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য সিজদা অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় রাত্রি অতিবাহিত করে, রাত্রেবেলা কিয়ামুল লাইল করে। সুতরাং এই রমজান আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ, রমজানে আমরা বেশি বেশি করে কিয়ামুল লাইল করব। রমজানে আমাদের চার নম্বর কাজ হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি করে সাদাকা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসের সাদাকা হচ্ছে সর্বোত্তম সাদাকা, রমজান মাসের দান হচ্ছে সর্বোত্তম দান। রমজান মাস হচ্ছে শাহরুল মুওয়াসাত, এটা হচ্ছে সহমর্মিতার মাস, এটা হচ্ছে একে অন্যের দুঃখ কষ্ট বোঝার মাস। এই মাসে আমরা বুঝবো যে গরিব দুঃখীরা কীভাবে না খেয়ে থেকে কষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন যে তুমি যেভাবে না খেয়ে থাকলে কষ্ট পাও, ঠিক তেমনিভাবে গরিব দুঃখী যারা না খেয়ে থাকে তারাও এই ধরনের কষ্ট পায়। সুতরাং অন্যের কষ্ট, অন্যের ব্যথা বোঝার মাস হচ্ছে রমজান মাস। এই মাসে আমরা গরিব দুঃখীদের অভাব, তাদের কষ্ট অনুধাবনের চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সুতরাং রমজানে আমরা বেশি করে অভাবীদেরকে, গরিবদেরকে দান করব, গরিব লোকদেরকে আমাদের সাথে ইফতার করাবো। এই জন্য রমজান হচ্ছে সাদাকার মাস। এই মাসে আমাদের চার নম্বর কাজ হচ্ছে আমরা বেশি বেশি করে সাদাকা করব। রমজান মাসে আমাদের পাঁচ নম্বর কাজ হচ্ছে রমজানে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কোরআনকে বোঝার চেষ্টা করব। কেননা রমজান, এই রমজানের ফজিলতের মৌলিক একটি কারণ হচ্ছে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং রমজান বরকতপূর্ণ হয়েছে এই কোরআনের কারণে। আর কোরআন হচ্ছে আমাদের রবের পক্ষ থেকে আমাদের প্রতি একটি রিসালা, কোরআন হচ্ছে আমাদের রবের পক্ষ থেকে, আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের প্রতি একটি বার্তা, যেটা শ্রেষ্ঠ বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। সুতরাং এই রমজানে আমাদের পাঁচ নম্বর কাজ হচ্ছে আমরা কোরআন পড়ব, কোরআনকে বোঝার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব। সালফে সালেহীনগণ রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, এজন্য আমরাও কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করব। রমজানে আমাদের ছয় নম্বর কাজ হচ্ছে রমজান মাসে আমরা এতেকাফ করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন। রমজানে আমাদের সাত নম্বর কাজ হচ্ছে সুযোগ হলে উমরা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জা, রমজান মাসে উমরা করা হজ করার সমপরিমাণ, হজ করার মতো। রমজানে আমাদের আট নম্বর কাজ হচ্ছে রমজানের শেষ দশ দিনে আমরা শবে কদর তালাশ করব। বিশেষ করে শেষ দশ দিনের বেজর রাত্রগুলোতে আমরা শবে কদর তালাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। অমা আদে রা খামা লাইলাতুল কদর, তুমি জানো কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন এক বরকতময় রজনী, এমন এক বরকতময় রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইলাতুল কদর হচ্ছে একটি বরকতময় রাত্র যেটা হাজার মাস থেকে উত্তম। সুতরাং এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য এক বিশেষ পুরস্কার, এক বিশেষ নিয়ামত যে তারা এক রাত্র ইবাদত করে হাজার মাসের সওয়াব পাচ্ছে। সুতরাং রমজানের শেষ দশ দিনে আমরা ইবাদতে ব্যস্ত থাকব, যাতে করে কোনোভাবেই লাইলাতুল কদর আমাদের থেকে হাতছাড়া না হয়ে যায়। রমজানে আমাদের নয় নম্বর কাজ হচ্ছে রমজান মাসে আমরা বেশি বেশি করে দোয়া, ইস্তেগফার ও জিকির করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর সময়ে সর্বদাই জিকিরে ব্যস্ত থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিকিরে ব্যস্ত থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাম ওয়া কুউদাম ওয়া আলা জুনুবিহিম, যে মুমিনরা হচ্ছে তারা যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় সব সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করতে থাকে। সুতরাং এই রমজানে সব সময় আমাদের মুখে জিকির জারি থাকবে, আমরা তাসবিহ, তাহলিল, ইস্তেগফার পড়তে থাকব। রমজানে আমরা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরালাহ, আছো কি কেউ গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুতরাং রমজানে আমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, যাতে করে এই রমজানে আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি। প্রিয় ভাই, রমজান হচ্ছে একটি বরকতময় মাস, গুনাহ থেকে মুক্তি লাভের জন্য এই মাসটিতে রয়েছে সুবর্ণ সুযোগ। রমজান হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি তার গুনাহকে ক্ষমা করাতে পারল না, তার জন্য ধ্বংস অনিবার্য। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বারের সিঁড়িতে উঠছিলেন আর আমিন বলছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আমিন বলার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিব্রাইল এসেছিল, জিব্রাইল এসে আমাকে বলল, রাগাইমা আনফুম রিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না। আর আমি জিব্রাইলের এই কথার জবাবে বলেছি, আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না, তার জন্য ধ্বংস অনিবার্য। প্রিয় উপস্থিতি, রমজান যেন শুধুমাত্র ভালো খাবার দাবার আর মার্কেটিংয়ের মাসে পরিণত না হয়, রমজান যেন আমাদের জন্য ইবাদতের মাস হয় এবং আমরা যেন এই রমজানে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি। প্রিয় ভাই, এটা তো আমাদের জীবনের শেষ রমজানও হয়ে যেতে পারে, সুতরাং আসুন না এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে বেশি বেশি করে ইবাদত করি এবং আল্লাহর কাছে আমাদের গুনাহসমূহের জন্য তাওবা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।